نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য, মানুষকে এমন পথ দেখাবার জন্য যে পথে জীবন যাপন করলে দুনিয়ার জীবন শেষে মানুষ সুদা পথে জান্নাতে চলে যেতে পারে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ফুরাবার পর পরকালের চিরস্থায়ী জীবনে যেন মানুষ জান্নাতি হতে পারে, এই পথটা দেখাবার জন্য আল্লাহ সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন। এই পথ দেখাবার নামই হেদায়েত। দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত আসমানি কিতাব নাযিল করেছেন। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। আমাদের নবীর কাছে নাযিলকৃত কুরআন শরীফ সর্বশেষ আসমানি কিতাব, এরপরে আল্লাহ আসমান থেকে আর কোন কিতাব নাযিল করবেন না। তাই আমাদের নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়েত, দুনিয়াবাসীকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই নবীর উম্মতের আলেমগণের হাতে অর্পণ করা হয়েছে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের আলেমগণকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। আমরা আলেমগণকে এই অর্থেই নায়েবে নবী, নায়েবে রাসূল বলে থাকি। হক্কানি উলামায়ে কেরাম নবীগণের অবর্তমানে নবীগণের দায়িত্ব পালন করে যাবেন। নবীগণের দায়িত্বই ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করা। আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আপনাদের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, আপনাদের জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য আল্লাহ আরো কাউকে নবী বানাবেন? এই কাজটা করবে কারা? একমাত্র হক্কানি উলামায়ে কেরাম, যাদেরকে নায়েবে নবী, নায়েবে রাসূল বলা হয়। আমাদের সমাজে হকানি উলামায়ে কেরামের পক্ষ থেকে, নায়েবে নবী নায়েবে রাসূলগণের পক্ষ থেকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার পথ দেখাবার যত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর মধ্যে একটা ব্যবস্থা হলো এই সম্মেলন। এই সম্মেলনের আয়োজন কেন করা হয়? সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য। কাজেই এই সম্মেলনের গুরুত্ব অত্যন্ত বেশি, বিরাট বড় মূল্যবান। আল্লাহর কাছে এই সম্মেলনের গুরুত্ব এত বেশি যে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দারা যদি আল্লাহর জমিনের কোথাও একত্র হয়ে বসে, এমন একটা সমাবেশে বসে, এমন একটা সভায় যোগদান করে যে সবাই কোরআন পড়ে, কোরআন বুঝাইয়া দেওয়া হয়, এমন সবাই যোগদানকারীদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে দেখে, কোরআন বুঝার সবাই যারা যোগদান করে, রাসূল বলেন তাদের উপর আল্লাহর এত বেশি রহমত নাজিল হয় যে তাদের মাতার উপর আল্লাহর রহমতের ছাউনি পড়ে যায়। আল্লাহর কোরআন বুঝার সবাই যারা যোগদান করে, রাসূল বলেন তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। আর এদের ব্যাপারে আল্লাহ তার দরবারের ফিরিস্তাদের সাথে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ বলেন, হে ফিরিস্তারা তোমরা সাক্ষী দেখো, আমার কোরআন বুঝার সবাই যারা উপস্থিত হল আমি এদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন তো আপনাদের এই সবার মূল্য আছে কিনা আল্লাহর কাছে? সাধারণ মূল্য না অসাধারণ মূল্য? অসাধারণ। কিয়ামত পর্যন্ত আপনাদের হেদায়েতের জন্য আল্লাহ নতুন ভাবে কাউকে নবী বানাবেন না। একমাত্র নায়েবে নবীগণ, নায়েবে রাসূলগণ, হক্কানি উলামায়ে কেরামগণ আপনাদেরকে, দুনিয়ার সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন, জান্নাতে যাওয়ার পথ দেখাবেন। এই পথ দেখাবার নামেই হেদায়েত, এই পথ দেখাবার নামেই হেদায়েত। সুতরাং হেদায়েতের উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি দোয়া করি এই সম্মেলনের উসিলায় এর সাথে যারা যতভাবে জড়িত তাদের সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আমি আশা করি আপনারা এমন সম্মেলনে উলামায়ে কেরামের মুখ থেকে কোনো না কোনো দিন শুনে থাকবেন যে আল্লাহ পবিত্র কোরআনের একায়াতে বলেন, ওয়মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ মানব দানবকে আমি আর কোনো কাজের জন্য সৃষ্টি করিনি, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বুঝে থাকলে বলুন তো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কোন কাজের জন্য? আল্লাহর ইবাদত করার। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আর নবী রাসুল পাঠিয়েছেন মানুষকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। দুইটা কথা মনে রাখুন, আল্লাহ মানুষ বানিয়েছেন তার ইবাদত করার জন্য, আর নবী রাসুল পাঠিয়েছেন ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। নবীর শিক্ষা দেওয়া নিয়মকেই নবীর সুন্নত বলা হয়, নবীর শিক্ষা দেওয়া নিয়মকেই নবীর সুন্নত বলা হয়। আল্লাহর ইবাদত নবীর শিক্ষা দেওয়া নিয়মে করলেই সেটা আল্লাহর কাছে কবুল হয়। নবীর সুন্নত বাদ দিয়ে নিজেদের মন গড়া যুক্তি মতো আল্লাহর ইবাদত করলে সেইটাকেই নবীর ভাষায় বেদাত বলা হয়। এই হইল সুন্নত আর বেদাতের পার্থক্য। ভালো রকম স্মরণ রাখার চেষ্টা করুন, আল্লাহর ইবাদত নবীর শিক্ষা দেওয়া নিয়মে করলে এটাকে নবীর সুন্নত বলা হয়। আল্লাহর ইবাদত মন গড়া যুক্তি মতে করলে এটাকেই বেদাত বলা হয়। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রাসূল বলেন, সাবধান আমার উম্মতেরা, ধর্মের কাজ, সওয়াবের কাজ, ইবাদত বন্দেগি মন গড়া মতে করবে না, সাবধান। সওয়াবের কাজ মন গড়া মতে করলেই বেদাত হয়, বেদাত করলেই জান্নাতের পথ হারায়, জান্নাতের পথ হারাইলেই জাহান্নামে যায়। সুতরাং সুন্নত হল জান্নাতে যাওয়ার পথ, বেদাত হল জাহান্নামে যাওয়ার পথ। সুন্নত কোথায় যাওয়ার পথ? জান্নাতে যাওয়ার পথ। বেদাত জাহান্নামে যাওয়ার পথ। এর একটা সহজ উদাহরণ শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসুলের চতুর্থ খলিফা এবং রাসুলের চাচাতো ভাই এবং রাসুলের জামাতা, তিনি দেখেন ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে এক ব্যক্তি নফল নামাজ পড়ে। আলী জিজ্ঞাসা করলেন, তুমি কিসের নামাজ পড়ো? সে বলে, নফল নামাজ পড়ি। আলী বলেন, ঈদের দিন সকালে নবীর তরিকা মতে কোন নফল নামাজ নাই, অন্যদিন আছে। আমার কথা বুঝে থাকলে বলুন, সকালবেলা নফল নামাজ নাই কোন দিন? আলী বলেন, ঈদের দিন সকালে নবীর তরিকা মতে কোন নফল নামাজ নাই। লোকটা জবাব দেয়, নামাজ পড়া তো সওয়াবের কাজ, সওয়াবের কাজ করলে কি আল্লাহ জাহান্নামে দিবেন? আলী বলেন, যেই সওয়াবের কাজ নবীর তরিকায় নাই, মন গড়া মতে করা হয়, এইরকম মন গড়া সওয়াবের কাজ করলেই আল্লাহ জাহান্নামে দিবেন। পরিষ্কার হয়ে গেল, বেদাত জাহান্নামের পথ, বেদাত জাহান্নামের পথ। আপনাদের জানা মতে নবীর নামে দুরূদ শরীফ পড়া গুনার কাজ না সওয়াবের কাজ? কত বড় সওয়াব। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি দশ বার রহমত নাযিল করবেন, তার দশটা গুনাহ মাফ করে দেবেন, দশটা মর্যাদা বাড়াইয়া দেবেন। এত বড় সওয়াবের কাজ দুরূদ শরীফ। তাই বলে কি নমাজে দাঁড়াইয়াই দুরূদ শরীফ পড়া শুরু করতে হবে? রুকুতে গিয়া দুরূদ শরীফ পড়তে হবে? সেজদায় গিয়া দুরূদ শরীফ পড়তে হবে? কেন এত বড় সওয়াবের কাজটা নমাজে দাঁড়াইয়া একবার করলে দোষ কি? এত বড় সওয়াবের কাজটা রুকুতে গিয়া একবার করলে দোষ কি? এত বড় সওয়াবের কাজটা সেজদায় গিয়া একবার করলে দোষ কি? দোষ একটাই, নবীর তরিকায় নাই তাই বেদাত। বলেন নামাজে দাঁড়াইয়া দুরূদ পড়লে সুন্নত হবে না বেদাত? রুকুতে গিয়া দুরূদ পড়লে সুন্নত হবে না বেদাত? সেজদায় গিয়া দুরূদ পড়লে সুন্নত হবে না বেদাত? তেমনি ভাবে পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া সুন্নত, একামত দেওয়াও সুন্নত, জুমার নামাজের জমাতের জন্য আজান দেওয়া সুন্নত, একামত দেওয়াও। তাই বলে কি ঈদের নামাজেও আজান দেব? কেন দিলে কি হবে? এখন কি বেদাত হইল? আজান বেদাত। ঈদের নামাজে আজান দিলে আজান বেদাত, ঈদের নামাজে একামত দিলে একামত বেদাত, জানাজার নামাজে আজান দিলে আজান বেদাত, জানাজার নামাজে একামত দিলে একামত বেদাত, জানাজার নামাজে রুকু করলে রুকু বেদাত, জানাজার নামাজে সেজদা করলে সেজদা বেদাত। বলতে পারেন কেন? আমাদের সমাজের, বর্তমান সমাজের যত বেদাতি এই মুসলমান সমাজে শত শত বেদাত কাজ নিয়া বেদাতে লিপ্ত, এই সমস্ত বেদাতিরা নবীর মহব্বতের নামে, নবীর তাজিমের নামে, নবীকে মর্যাদা দেওয়ার নামে, নবীকে সম্মান করার নামে আপনাদের মধ্যে বেদাতগুলি চালু করতে চান। অথচ নবীর মর্যাদা কোন বেদাতির মন গড়া যুক্তির উপর নির্ভরশীল নয়। নবীর মর্যাদার বিবরণের জন্য আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যথেষ্ট। আপনারা কি মনে করেন কোন বেদাতির যুক্তির দ্বারা নবীর মর্যাদা সাব্যস্ত হয়? নবীর মর্যাদার জন্য কোরআন হাদিস যথেষ্ট, কোরআন হাদিস যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ারাফানা লাকা যিক্রাক, আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি। আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে, হাদিসে কুদসিতে উল্লেখ আছে, আল্লাহ বলেন, হাইসু যুকিরতু যুকিরতা, যেখানেই আমার আমি আল্লাহর আলোচনার ব্যবস্থা দিয়েছি সেখানেই হে রাসূল আপনার আলোচনার ব্যবস্থা দিয়েছি। কোরআনে আল্লাহর কথা আলোচনা আছে, রাসূলের কথার আলোচনাও আছে। নামাজে একদিকে আল্লাহু আকবারও আছে, অপরদিকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ও ইলে। নামাজে শুধু আল্লাহর আলোচনা আছে না নবীর আলোচনাও আছে? কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে, আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশাপাশি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশাপাশি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলকে মর্যাদা দেওয়ার জন্য বেদাতীদের মন গড়া যুক্তির দরকার, কুরআন হাদিসের বিবরণ যথেষ্ট? বেদাতিরা বেদাতটাকে সমাজে চালু করার জন্য যেই জিনিসটাকে হাতিয়ার হিসাবে অবলম্বন করেছে, এটার নাম হইল নবীর মর্যাদা। বেদাতের দ্বারা নবীর মর্যাদা হয় না, নবীর অপমান হয়। সুন্নতের দ্বারা নবীর মর্যাদা হয়। যারা নবীর তরিকা মতো আমল করে সত্যিকারের অর্থে তারাই নবীকে সম্মান করে। যারা মন গড়া যুক্তি দিয়ে আমল করে এরা নবীকে অপমান করে। এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যারা মহব্বত করলো তারাই আমাকে মহব্বত করলো। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যে ফিরে গেল অর্থাৎ যে আমার সুন্নত পালন করলো না সে আমার মানুষ নয়। আরো পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার তরিকা মতে চলে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার তরিকা মতে চলে না সে আমাকে মানে না জান্নাতে যাবে না। এখান থেকে আপনাদের পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া দরকার, নবী মানে কে আর নবী মানে না কে? হাদিস বুঝে থাকলে বলুন, নবী মানে কে? নবীর তরিকা মতে চলে যে, নবী মানে কে? নবীর তরিকা মতে চলে যে, নবী মানে না কে? নবীর তরিকা মতে চলে না। আমি আর আমার দলে নবী মানি, দুনিয়ার আর কেউ নবী মানে না, তোমার কথাই নয়। নবী নিজে বলে দিয়েছেন নবী মানে কে আর মানে না কে। নবী বলেন, নবীর তরিকা মতে যারা চলে তারা নবী মানে, যারা মন গড়া যুক্তি দিয়া ধর্মের কাজ করে এরা নবী মানে না। আরো পরিষ্কার ভাষায় তফসিরের কিতাবে লেখা আছে, যারা কোন সওয়াবের কাজ নবীর তরিকা মতে না করে মন গড়া যুক্তি দিয়া করে, তারা বুঝাইতে চায় এই কাজে যে সওয়াব আছে এটা নবী জানেন না, এই জন্য তিনি বলেননি আমি জানি এই জন্য আমি করি। যেমন বেদাতিরা বলে পাঁচ বেলার নামাজের সালাম ফিরাবার পর যদি মুনাজাত করা যায়, জুম্মার নামাজের সালাম ফিরাবার পর যদি মুনাজাত করা যায়, জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত করা যাবে না কেন? এই কথাটা কোন সুরার কত নম্বর আয়াতের তরজমা না তার মন গড়া যুক্তি? কোন কিতাবের কত পৃষ্ঠার হাদিসের তরজমা না মন গড়া যুক্তি? পাঁচ বেলার নামাজের সালাম ফিরাবার পর যদি মুনাজাত করা যায়, জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত করা যাবে না কেন? আমি জবাব দেব পরে। আমি বলবো পাঁচ বেলার নামাজের জমাতের জন্য যদি আজান একামত দেওয়া যায়, জানাজার নামাজের জমাতের জন্য আজান একামত দেওয়া যাবে না কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব, উভয় প্রশ্নের একই জবাব। জবাবটা কি? নবীর তরিকায় না। এখানে মন গড়া যুক্তি দিলে হবে না, না মন গড়া যুক্তি দিলে যুক্তিবাদী বুঝাইতে চায় জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত করার কথা নবী বলেন না কেন? নবী জানেন না। আমি করি কেন? আমি জানি। চিন্তা করে দেখুন বেদাতি নবীর সাথে কত বড় বেয়াদবি করে। জানাজার নামাজের সালাম ফিরাবার পর নবী মুনাজাত করলেন না কেন? সওয়াব যে আছে জানেন না। জানাজার নামাজের সালাম ফিরাবার পর আমি মুনাজাত করি কেন? সওয়াব যে আছে আমি জানি। কথায় বলে না, কাজে বুঝাইতে চায়। পরিষ্কার ভাষায় তফসিরে লেখা আছে। বেদাতিরা পরিষ্কার ভাষায় বলে না, কাজের দ্বারা বুঝাইতে চায় নবী এই কাজ করলেন না কেন, এই কাজের কথা বললেন না কেন, তিনি জানেন না। আমি করি কেন? আমি বলি কেন? আমি জানি। যেমন আজানের আগে দুরূদ শরীফ পড়ার কথা নবী কোনোদিন বলেননি। চোদ্দ শত বছরের কোন মুসলমান আজানের আগে দুরূদ শরীফ পড়ে না। বর্তমান যুগে একদলে পড়ে। কি বুঝাইতো স্যার? নবী জানেন না এই জন্য বলেন না, আমি জানি এই জন্য আমি পড়ি। চিন্তা করে দেখুন বেদাতিরা কত জঘন্যতম বেয়াদ্দ। আজানের আগে দুরূদ শরীফ পড়ার কথা নবী বললেন না কেন? নবী জানেন না। আমি পড়ি কেন? আমি জানি। কেতনা বড় বেয়াদ্দ বলে এমন কাজ করতে পারে? জানাজার নামাজের সালাম ফিরাবার পর নবী মুনাজাত করলেন না কেন? তিনি জানেন না। আমরা করি কেন? আমরা জানি। কেতনা বড় বেয়াদ্দ বলে এই বেদাত করতে পারে? এদের যেহেতু দলিলের কোনো ফুজি নাই, চাপাটাই বুঝি। এই চাপাবাজির মাধ্যমে আপনাদের কাছে বেদাত চালু করার জন্য যেই জিনিসটাকে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করে সেটা হইল নবীর তাজিম। সেটা কি? নবীর তাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর তাজিমের জন্য, আমাদের নবীর শান মান মর্যাদার জন্য কোন বেদাতি চাপাবাজের মন গড়া যুক্তির উপর নির্ভরশীল রাখেননি। কোরআনে হাদিসে যথেষ্ট নবীর মর্যাদার বিবরণ দিয়েছে। নবীর মর্যাদার জন্য কোরআনের বিবরণ যথেষ্ট। নবীর মর্যাদার জন্য হাদিসের বিবরণ যথেষ্ট, না বিদাতির চাপাবাজির দরকার। নবীর মর্যাদার জন্য কোন বিদাতির চাপাবাজির দরকার নাই। আল্লাহর কোরআন যথেষ্ট, নবীর হাদিস যথেষ্ট। আমাদের নবীর মর্যাদা আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতে বর্ণনা করেছে, একটা দুইটা আয়াতে নয়, অসংখ্য আয়াত। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছ থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়ে তাদেরকে দুনিয়াতে বলেছে। কি ওয়াদা? আল্লাহ বলেন, আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীগণের কাছ থেকে আমি এই ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছি যে তোমরা দুনিয়াতে গিয়া যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাও তাহলে তার উপর ঈমান আনবে এবং তার দাওয়াত ও তবলীগের কাজে সহযোগিতা করবে। আমি আল্লাহর কাছে ওয়াদা করে যাও। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। আল্লাহর সাথে এই ওয়াদা করে সমস্ত নবী দুনিয়াতে এসেছে। দুনিয়াতে এসে আমাদের নবীকে পাইলে আমাদের নবীর উপর ঈমান আনবেন এবং দাওয়াত ও তবলীগের কাজে তাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের জিজ্ঞাসা করব, কোন নবী কি দুনিয়াতে এসে আমাদের নবীকে পাইছিলেন? তাহলে পাইবেন না যে এটা কি আল্লাহ জানতেন না? আল্লাহ তো জানতেনই পাইবেন না। তাহলে যদি ফাও ঈমান আনতে হবে, এই কথা বলেন কেন? দুনিয়াতে এসে কোন নবী আমাদের নবীকে পাবেন না এটা তো আল্লাহ জানেনই, যদি ফাও তাহলে ঈমান আনবে, এই ওয়াদা করে যাও, এটা বলার কি মানে হয়? মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের জবাবে লেখেন, কোন নবী দুনিয়াতে এসে যে আমাদের নবীকে পাবেন না এটা জেনে শুনেই আল্লাহ ওয়াদা নিয়েছেন, পাওয়ার জন্য নয়, একটা শর্ত আরোপের জন্য। শর্তটা হলো যে এই ওয়াদার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী সাব্যস্ত করে দিয়েছেন। এই ওয়াদার মাধ্যমে আল্লাহ সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা। অন্যান্য নবীদের বেলায় শুধু যার যার উম্মতের নবী, অন্য কোন নবীর নবী নন, কিন্তু আমাদের নবীর বেলায় তিনি নিজের উম্মতেরও নবী, সমস্ত নবীগণেরও নবী। তাহলে এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা নয়? আমার মন গড়া যুক্তির উপর নির্ভরশীল না বিবরণ কোরআনে আছে? তাহলে আমাদের নবীর মর্যাদাই যদি মানুষকে বুঝাইতে চাও, কোরআনের যে আয়াতগুলিতে আল্লাহ বলেছেন সেইগুলি শিখো, মানুষকে বুঝাও। আর আমাদের নবীর আলাদা মর্যাদা কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে, যদি নিজে না শিখে থাকো তাহলে এই সাবজেক্ট আলোচনা করতে যাও কেন? লাগাল পাওনা অঙ্গখানা চুলকাতে যাও কেন? যেটা লাগাল পাও সেটা চুলকাও। নামাজের ওয়াজ করতে জানো না, নামাজের ওয়াজ করো, রোজার ওয়াজ করো, কোরআন তেলাওয়াতের ওয়াজ করো, দোয়া দুরুদের ওয়াজ করো, হাসান নাসরের ওয়াজ করো, কবর হাসর পুলসিরাতের ওয়াজ করো, বেজদুজকের ওয়াজ করো। নবীর মর্যাদার আয়াত যদি না শিক্ষা থাকো, নবীর মর্যাদার হাদিস যদি না শিক্ষা থাকো, যেটা শিখছো না সেটা আলোচনা করতে যাও কেন? আমার কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কি কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের নবীর মর্যাদার আলোচনা করছেন? সেই আয়াতগুলি শিখলেই হয়, মুসলমানদেরকে সেই আয়াতগুলি বুঝাইলেই হয়। ওইগুলি না শিক্ষা শিখছে না জিনিসটা আপনাদেরকে বুঝাইতে গিয়া, কোরআনে আমাদের নবীর যে মর্যাদা আল্লাহ বলেছেন ওইগুলি বলে না, যে মর্যাদাগুলি আল্লাহ নিজের জন্য বলেছেন ওইগুলি নবীর বেলায় বলে। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ নবীর মর্যাদার যে আয়াতগুলি কোরআনে দিচ্ছেন এগুলি তো শিখছে না, এগুলি নবীর বেলায় বলে না, শিখছে না, বলবে কিভাবে? যে মর্যাদাগুলি আল্লাহ কোরআনে আল্লাহ নিজের বেলায় ব্যবহার করছেন ওইগুলি এরা নবীর বেলায় ব্যবহার করে। যেমন পবিত্র কোরআনের সুরায়ে নামল, সুরায়ে নামল এর 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কোন সূরার কত নম্বর আয়াতের ঘোষণা? কি বলেছেন এখানে? কে কে গায়েব জানে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা বলে নবী গায়েব জানে, নবী গায়েব জানে যে মানে না সে ওয়াহাবি কাফের। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর সাফাবাজে কয় যে কইব নবী গায়েব জানে না হে ওয়াহাবি কাফের, আল্লাহ নিজে যে বললেন আমি ছাড়া আর কেউ গায়েব জানে না, এই সাফাবাজ আল্লাহ রে কি বলবি বল। যে বলবে নবী গায়েব জানে না সে যদি ওয়াহাবি কাফের হয়, আল্লাহ সূরা নমলের 65 নম্বর আয়াতে যে বললেন একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এবার আল্লাহ রে কি বলবে বল? ছাপাবাজিরও একটা সীমানা থাকা দরকার, ফতুয়াবাজিরও একটা সীমানা থাকা দরকার। আমার কথা বুঝে থাকলে বলুন, গায়েব জানা নবীর গুণ না আল্লাহর গুণ? আল্লাহর গুণ নবীর এদায় কেন, নবীর গুণ জানে না? কথা বুঝতে পারছেন? আল্লাহর গুণ নবীর এদায় কেন, নবীর গুণ জানে, নবীর গুণ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেখাইতে বলেন, ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নয়, আল্লাহ কোথাও অনুপস্থিত নয়। আপনারা বলেন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? পরিষ্কার হয়ে গেল, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র। এইটার এই আরবি ভাষায় কয় হাজির নাজির, সর্বত্র বিরাজমান সর্বদর্শী, বাংলা ভাষা আরবি ভাষায় হাজির নাজির, আরবি ভাষায়। পুরাণে কি আল্লাহ নবীরে হাজির নাজির কইছেন না নিজেরে হাজির নাজির কইছেন? আল্লাহর গুণ নবীরে দাও কেন, নবীর গুণ গেল কোথায়? কথা বুঝতে পারেন না? দেখেন তো আল্লাহ নবী সম্পর্কে কি বলেন, সূরা ইউসুফের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন সলা পরামর্শ করতেছিল বসে বসে, একটা গুল মিটিং করছে, ইউসুফে কি করব, সবে মিলে পরামর্শ করে সিদ্ধান্ত করছে কুয়ায় ফেলে দেব। আল্লাহ বলেন ইউসুফকে কুয়ায় ফেলে দেওয়ার জন্য তার যে বৈঠক করেছিল, আপনি যদি হাজির নাজির হইতেন বৈঠকের ক্ষেত্রে নিজেই থাকতেন নিজেই দেখতেন, আপনি হাজির নাজির না এই জন্য আপনি সেখানে ছিলেন না, কোরআনের আয়াত নাজিল করে আপনি আমি আপনাকে জানাতে হলো। আল্লাহ আমাদের নবীকে হাজির নাজির হ্যাঁ বলেছেন না হাজির নাজির না বলেছেন? আল্লাহ আমাদের নবীকে বলেন আপনি হাজির নাজির না, বেদাতিরা সাফার জুড়ে বলে হ্যাঁ। আল্লাহর নারে যারা হ্যাঁ কয় এরা সুন্নি হয়, সুন্নি নয়। আল্লাহ নারে যারা হা কয় এরা মুসলমান থাকে না, সুন্নি হোক আর ওয়াহাবি হোক আগে তো মুসলমান হতে হবে। আল্লাহর নাকে যারা হা বলে, আল্লাহর হাকে যারা না বলে এরা তো মুসলমানই থাকে না। তাহলে তুমি তো মুসলমানই না, তোমার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসমা ওয়ালা বাইবা, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি বধির নন, অনুপস্থিত নন, আল্লাহ সর্বত্র উপস্থিত। কুরআনেও আল্লাহ বলেন আল্লাহ সর্বত্র উপস্থিত, হাদিসে রাসূলও বলেন রাসূল সর্বত্র উপস্থিত। এই জন্যই আল্লাহর কোনো আশা যাওয়া নাই। আসবেন কোথায়? উপস্থিতই তো। যাবেন কোথায়? সেখানেও তো উপস্থিত। যিনি সবসময় সবখানে থাকে তিনি কি এক জায়গার থেকে আরেক জায়গায় যায়? আল্লাহর আসা যাওয়া নাই কেন? আসবেন কোথায় আর যাবেন কোথায়? সবখানেই তো আছেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে ছিলেন না এসেছিলেন? বাবা আব্দুল্লাহর ঔরস থেকে মা আমেনার গর্ভে ছিলেন না গেলেন? মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে ছিলেন না এলেন? মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে ছিলেন না গেলেন? মেরাজের রাত্রে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ছিলেন না গেলেন? বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে ছিলেন না গেলেন? দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন? তৃতীয় আসমানে ছিলেন না গেলেন? নাকি সাফাবাজে ছিলেনও বুঝে না গেলেনও বুঝে না? চাপাবাজ ছিলেনও বুঝে না গেলেনও বুঝে না? তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে ছিলেন না গেলেন? পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, সিদরাতুল মুনতাহায় আল্লাহর আরশে, জান্নাত দেখতে, জাহান্নাম দেখতে গিয়ে রইলেন না আবার ফিরে এলেন? এই ব্যাকলের ব্যাকল। আজির নাজির গেলেন কেমনে, এলেন কেমনে? তোর মাথার সাত কলসি ফালি ফানি ডালন দরকার। তোর মাথার কি হয়েছে? আজির নাজির যায় কেমনে আর আসে কেমনে? এখনো নবী পৃথিবীর ভূপৃষ্ঠায় আসেন না রওজা শরীফে গেছেন? সেখানেই থাকবেন না বের হয়ে হাসরের মাঠে আসবেন? হাসরের মাঠেই থাকবেন না জান্নাতে যাবেন? কেন? হাজির নাজির তো আসেনি, যাবেন কেন? পরিষ্কার হইল কিনা? এরপরেও যদি কোনো ব্যাককল সাফা বাজে না বুঝে তাইলে তারে আর বুঝানির উপায় নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের নবীর মর্যাদা কারো চাপাবাজির উপর নির্ভরশীল? কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। কোরআন হাদিসে আল্লাহর মর্যাদার আলোচনাও আছে, নবীর মর্যাদার আলোচনা। একই মর্যাদা না ভিন্ন ভিন্ন? আল্লাহটা নবীরে দিতে হবে না নবীর আলাদা আছে? নবীরটা আল্লাহকে দিতে হবে না আল্লাহরও আলাদা আছে? তাইলে আল্লাহ বলেন আমার আলাদা মর্যাদা হলো, আমি ছাড়া আর কেউ আলিমুল গায়েব নাই। আল্লাহ বলেন আমার আলাদা মর্যাদা হলো, আমি ছাড়া আর কেউ হাজির নাজির নাই। আল্লাহ বলেন আমার আলাদা মর্যাদা হলো, আমার সমতুল্য কেউ নাই। এগুলি কার মর্যাদা? আল্লাহর মর্যাদা। আর আমাদের নবীকেও আল্লাহই মর্যাদা দিয়া বলেন, খাতামান নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। কার মর্যাদা? শফিউল মুযনিবিন কার মর্যাদা? এগুলি নবীর মর্যাদা। নবীর মর্যাদা যদি বলতে হয় আগে লেখাপড়া করো শিখো, না শিখলে তো নবীর মর্যাদা আল্লাহর মর্যাদা দিয়ে বুঝাইব। দে কয় নবীর মর্যাদা আর দে আল্লাহর মর্যাদা, বলেন তো। নবীর মর্যাদা আলিমুল গায়েব না খাতামুন নবীন? নবীর মর্যাদা হাজির নাজির না রহমাতুল্লিল আলামিন? আল্লাহর মর্যাদা হলো আলিমুল গায়েব, আল্লাহর মর্যাদা হলো হাজির নাজির। এখন আল্লাহর মর্যাদা নবীরে দিয়া যদি কয় নবীর এগুলি নবীর মর্যাদা, তাহলে সত্য সত্যই নবীর মর্যাদা হয় না? নবীকে আল্লাহর সাথে শরীকদার বানানি হয়। এর একটা উদাহরণ শুনুন। একটা মেয়ে লোকে ওয়াজ শুনেছিল, স্বামীকে মর্যাদা দিতে হয় না? মর্যাদা দিতে হয় না, স্বামীকে মর্যাদা দিতে হয়। ওয়াজ শুনল, কিন্তু কি কইলে স্বামীকে মর্যাদা হবে এটা জানে না। চিন্তা করতে লাগলো, কি বলে স্বামীকে মর্যাদা দিব, কি বলে স্বামীকে মর্যাদা দিব, কি বলে স্বামীকে মর্যাদা দিব। চিন্তা করতে করতে করতে হঠাৎ তার মনে জাগলো, আরে মর্যাদার শব্দ তো আমার সারা জীবন জানাই আছে। সারা জীবন ভর যেই শব্দটা মর্যাদার সাথে ব্যবহার করছি শব্দটা হইল আব্বা। বলেন একটা মেয়ে জীবনের শুরু থেকেই আব্বা শব্দটাকে অপমান করবার লাগি ব্যবহার করে আইছে, সম্মান করার লাগে। সম্মানের শব্দ তো জানাই আছে। এইদিন স্বামী যখন রাত ১২টায় বাজার থেকে আসলো, বিবি সাহেবকে ডাক দিয়া বলল, দরজা খুল। দরজা খুললেই বলে, আব্বা আজকে আপনি কেমন আছেন? সাফার দাঁত ভাঙ্গনি কেলে গিয়া, খারাপ শব্দ কইছে না মর্যাদার শব্দ? হ্যাঁ অবশ্যই, আব্বা শব্দটা অপমান করার শব্দ নয়, মর্যাদার শব্দই, কিন্তু স্বামীর জন্য নয়, জন্মদাতার জন্য। স্বামীর জন্য ব্যবহার করলে চরম বেয়াদ্দ। ঠিক তেমনি ভাবে আলিমুল গায়েব হাজির নাজির মর্যাদার শব্দই, নবীর জন্য নয় আল্লাহর জন্য। নবীর জন্য ব্যবহার করলে মুশরিক, নবীর জন্য ব্যবহার করলে তোমারও হাসরের মাঠে সাফার দাঁত বাঙব। তুমি আল্লাহটা নামিয়ে দিছো আর এই মেয়ে লোকে বাবারটা নামিয়ে দিছে। মেয়ে কাটটা কারে দিছে? মেয়ে দিছে বাবারটা স্বামীরে, আর তুমি দিছো আল্লাহটা নামিয়ে। বাবারটা স্বামীরে দিলে যদি একটা দাঁত বাঙ্গন লাগে, আল্লাহটা নামিয়ে দিলে ৩২টা দাঁত বাঙ্গনের দরকার। বুঝে থাকলে বলুন, আল্লাহর মর্যাদা নবীর মর্যাদা একই না ভিন্ন ভিন্ন? আলিমুল গায়েব কার মর্যাদা? হাজির নাজির কার মর্যাদা? সমকক্ষ নায়িকা আল্লাহ। নবীর মর্যাদা আলিমুল গায়েব নয়, এটা আল্লাহর মর্যাদা। নবীর মর্যাদা হাজির নাজির নয়, এটা আল্লাহর মর্যাদা। নবীর মর্যাদা প্রথমত দুই প্রকার, কতগুলি মর্যাদা আছে সমস্ত নবীগণের বেলায় খাটে, কতগুলি মর্যাদা আছে সমস্ত নবীগণের বেলায় আছে, আর কতগুলি মর্যাদা আছে শুধু আমাদের নবীর বেলায় আছে আর কারো বেলায় না। বুঝে থাকলে বলুন, নবীর মর্যাদা কত প্রকার? একটা হলো সব নবীর বেলায়, আর একটা হলো শুধু আমাদের নবীর বেলায়। যেমন সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা, আজীবন বলুন তো, আজীবন বেগুনা হওয়া কোন উম্মতের মর্যাদা না নবীগণের? একজন নবী না সমস্ত নবী? হ্যাঁ সমস্ত নবীর মর্যাদা আজীবন বেগুনা, আজীবন বেগুনা, আজীবন বেগুনা সমস্ত নবীর মর্যাদা, কোন উম্মতের মর্যাদা নয়। সমস্ত নবীগণের দুই নম্বর মর্যাদা, হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণকে দাফন করা মাত্রই জীবিত হয়ে যান, সমস্ত নবীগণই দাফন করা মাত্রই জীবিত হয়ে যান। এটা কার মর্যাদা? উম্মতের না নবীগণের? কজন নবী? সমস্ত। কত নম্বর মর্যাদা গেল? এটা দুই নম্বর। তিন নম্বর, আল্লাহর রসুল বলেন ফি কুমুরিহিম, নবী রাসূলগণ যে দাফন করা মাত্রই জীবিত হয়ে যান, জীবিত হয়ে যান কোথায়? রাসূল বলেন জান্নাত, যার যার রওজা শরীফের ভিতরে থাকে, শরীফের ভিতরে থাকে। সমস্ত নবীগণ জীবিত হয়ে যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, রাসূল বলেন ভিতরে থাকেন, ভিতরে থাকেন। সাফাবাজেরা কয় বের হয়ে আসেন, বেদাতিরা কয় আমাদের অনুষ্ঠানে নবী আদিম নাজি, নবী নারওয়াজা শরীফে কয় এসে গেছেন এখানে। রসুল বলেন ভিতরে থাকেন, সে বলে বের হয়ে আসেন, কার কথা মানব বলুন? নবী বের হয়ে আসেন, এটা নবীর কথা না সাফাবাজদের কথা? নবী রওজা শরীফের ভিতরে থাকেন, এটা কোন উম্মতের কথা না স্বয়ং নবীর কথা? বলুন কারটা মানবেন? সুতরাং যারা বলে নবী রওজা শরীফ থেকে বের হয়ে আসেন, এরা নবীর কথার বিরুদ্ধে কথা বলে। এইভাবেই আশিকে রসুল হয়। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো, নবীগণের মর্যাদা আলাদা আছে কিনা? এক নম্বর বেগুনা, আজীবন বেগুনা। দুই নম্বর দাফন করা মাত্র জিন্দা। তিন নম্বর রওজা শরীফের ভিতরে থাকেন। এই সবগুলি মর্যাদা কোন কোন নবীর? সমস্ত। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা মতে আমাদের নবীর মর্যাদা শুধু সমস্ত নবীর মর্যাদার সমান নয়, আমাদের নবীর যথেষ্ট মর্যাদা আছে, বেশ কিছু মর্যাদা আছে, যেইগুলি শুধু আল্লাহ আমাদের নবীকে দান করেছেন, আর কোনো নবীকে নয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমাদের নবীর মর্যাদা কি অন্যান্য নবীগণের মতোই না আলাদাও আছে? তাহলে আমাদের নবীর মর্যাদার কথা বলতে হলে আমাদের নবীর এমন গুণের কথাই বলতে হবে যেই গুণগুলির বিবরণ হাদিসে কোরআনে আছে এবং অন্য কোনো নবী রসুলের মধ্যেও নাই। হাদিসে কোরআনে আছে এমন গুণ যেই গুণ শুধু আমাদের নবীর বেলায় আছে আর কোনো নবী রসুলের বেলায় নাই, এটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদা। যেমন হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন আমাকে আল্লাহ সমস্ত নবীগণের উপর আলাদা মর্যাদা দান করেছেন। পরিষ্কার হাদিস, আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ সমস্ত নবীগণের উপর আলাদা মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকেও সমস্ত নবীর উম্মতের উপর আলাদা মর্যাদা দান করেছে। হাশরের মাঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের হিসাব নিকাশের আগে আর কোনো নবীর উম্মতের হিসাব নিকাশ হবে না। হাশরের মাঠ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত পুল সিরাত পার হওয়ার আগে কোনো নবীর উম্মত পুল সিরাত পার হতে পারবে না। শেষ বিচারের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই মর্যাদাগুলি কার? এই নবীর উম্মতের। কার উপর? অন্যান্য সকল নবীর উম্মতের উপর। কাজেই একজনের মর্যাদা নিয়ে আরেকজন কারাকারি করতে হবে না যার যার স্বতন্ত্র মর্যাদা আছে? হ্যাঁ, যার স্বতন্ত্র মর্যাদা আছে। তাই রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদদালানি আলাল আম্বিয়া ওয়া ফাদদালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর আলাদা মর্যাদা দান করেছেন আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর আলাদা মর্যাদা দান করেছেন। তাহলে আমাদের নবীকে আল্লাহ আলাদা কি কি মর্যাদা দান করেছেন? আমি সারা রাত বলতে থাকলেও শেষ হবে না। আমাদের নবীকে আল্লাহ যে সমস্ত আলাদা মর্যাদা দিয়েছেন, যেগুলি আর কোন নবী রসুলকে দেন নাই, এইগুলি সারা রাত বলে অশেষ করা যাবে না। আজকের মতো শুধু এক দুইটা উদাহরণ বলি শুনে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাযাব্বাজুল বুদুদাল মুলুদা ফা ইন্নি মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যে বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় ওই বংশ খুঁজে বিয়ে করো, কারণ আমার উম্মতের সন্তান বেশি হইলে তারাও আমার উম্মত হবে। এইভাবে কিয়ামতের দিন দেখা যাবে সকল নবীর উম্মতের চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি। এইটা হবে হাশরের মাঠে সমস্ত নবীগণের উপর আমার আলাদা মর্যাদা। কেমনে বোঝায় একটা পরিষ্কার হিসাব শুনুন, সহজে বলবেন। সমস্ত জান্নাতিরা জান্নাতে চলে যাওয়ার পর দেখা যাবে সমস্ত জান্নাতিদের মধ্যে তিন ভাগের এক ভাগ জান্নাতি অন্যান্য সকল নবীর উম্মত, আর তিন ভাগের দুই ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, অন্য সকল নবীর উম্মতের চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হওয়াটা এটা আমার আলাদা মর্যাদা। এই কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। একজন শিক্ষকের দশজন ছাত্র আছে কোন রকমে ফাঁস, আর একজন শিক্ষকের পনেরো জন ছাত্র আছে সেকেন্ড ডিভিশনে ফাঁস, আর একজন শিক্ষকের পাঁচ হাজার ছাত্র আছে ফার্স্ট ডিভিশনে ফার্স, কোন শিক্ষকের মর্যাদা বেশি? ঠিক তেমনি ভাবে অন্যান্য নবীগণ সমস্ত নবী সম্মিলিতভাবে তিন ভাগের এক ভাগ জান্নাতি উম্মত, আর তিন ভাগের দুই ভাগ জান্নাতি উম্মত হবে একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের উম্মত কেউ কোন রকমে ফাঁস, কেউ সেকেন্ড ডিভিশনে ফাঁস, আমাদের নবীর উম্মত ফার্স্ট ডিভিশনে ফাঁস। হাদিস শরীফে আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বলেছে, সকাল থেকে জোহর পর্যন্ত একদল লেবারি করলো, শ্রমের কাজ করলো, কইরা যেই বেতন পাইল। জোহর থেকে আসর পর্যন্ত আরেক দল লেবারি করিয়া তাদের সমান বেতন পাইল। বলুন বেশি ডিউটি করলো কোন দল? প্রথম দল। কম ডিউটি করলো দ্বিতীয় দল, কিন্তু বেতন পাইল সমান। আরেক দল আসর থেকে মাগরিব পর্যন্ত লেবারি করলো, এদের শ্রমটা আগের দুই দল থেকে আরো কম, কিন্তু বেতন পাইল আগের দুনো দলের থেকে ডাবল। এই কথা বলে আল্লাহ রাসূল বলেন, প্রথম দলের উদাহরণ হলো ইহুদি, দ্বিতীয় দলের উদাহরণ হলো খ্রিস্টান, তৃতীয় দলের উদাহরণ হলো মুসলমান। পরিষ্কার হয়ে গেল যে আগেকার নবীগণের উম্মতের সংখ্যাও কম, ফাঁসও করছে সেকেন্ড ডিভিশনে, আর এই নবীর উম্মতের সংখ্যাও বহুগুণ বেশি, ফাঁস করেছে ফার্স্ট ডিভিশন। এটা কার মর্যাদা বলুন? এই বিবরণ হাদিসে আছে কি নাই? তাহলে নবীর মর্যাদা কোন চাপাবাজের যুক্তি মন গড়া যুক্তির উপর নির্ভরশীল, না কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট? এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের সত্তর হাজার ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। কতজন? অথচ কোরআনের আয়াতে উল্লেখ আছে হযরত নূহ আলাইহিসসালাম নিজের উম্মতকে 950 বছর দাওয়াত দিছিলেন। আয়াতের তফসিরে উল্লেখ আছে উম্মত পাইছিলেন মাত্র 40 জন। বলুন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন কতদিন, উম্মত পাইলেন কজন? এবার বলুন আপনাদের নবী দাওয়াত দিলেন 600 বছর, মাত্র 23 বছর, উম্মত পাইলেন কজন? তফসিরের কিতাবে লেখা আছে আকাশের তারা যদি কেউ গুনতে থাকে, গুনতে গুনতে তার জীবন শেষ হয়ে যাবে, গোনা শেষ হবে না। তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি কেউ গুনতে থাকে, জীবন শেষ হয়ে যাবে, গোনা শেষ হবে না। এবার বলুন তো কে বেশি মর্যাদার অধিকারী? এগুলি কি সাফাবাতি লাগে, মন গড়া যুক্তি লাগে, না কোরআন হাদিস যথেষ্ট? তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে নেবেন। এবার বলুন নূহ নবীর সর্বমোট উম্মত হয়েছিলেন কজন, আর আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত কজন? কই 40 আর কই 70,000? আমাদের নবীর মর্যাদা কি অন্য নবীর সাথে তুলনামূলক না তুলনাহীন? তুলনাহীন। আরো মজার কথা শুনুন, রাসূল যখন বললেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, তখন হযরত উমর জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা তো আপনি চাইয়া আনছেন না, আল্লাহ যাচ্চা দিছেন, যাচ্চা বুঝেন, যাচনা কইরা দিছেন। বলুন ইটা নবী চাইয়া আনছেন না আল্লাহ যাচনা কইরা দিছেন, যাচ্চা দিছেন? আপনি কেন সংখ্যাটা বাড়াইবার লাগি চাইলেন না? উমর বলেন আপনার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা আরো বাড়াইয়া দিবার জন্য আল্লাহর কাছে চাইলেন না কেন? রাসূল বলেন চাইছি, রাসূল বলেন চাইছি। উমর বলেন চাইয়া কি পাইছেন সেটা বলুন, উমর বলেন চাইয়া কি পাইছেন সেটা বলুন। রাসূল বলেন আমি চাওয়ার পরে আল্লাহ বললেন আমার পক্ষ থেকে দিছিলাম 70,000, আপনার চাওয়ার কারণে আমার দেওয়া 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 করে আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে আল্লাহ যাচ্চা দিছিলেন 70,000, এদের প্রত্যেকের সাথে নবী চাওয়ার কারণে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এবার কতজন হইল? 70,000 যোগ 70,000, 70,000 পূরণ 70,000 পূরণ সমান 490 কোটি, 400 কোটি, 90 কোটি মুসলমান উম্মতকে আল্লাহ আমাদের নবীর সুপারিশের কারণে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এই মর্যাদা কোন কোন নবী? এগুলি তো হাদিসে নাই। নবীর মর্যাদা বুঝাবার জন্য এত চাপাবাজি কেন? হাদিস শিখতে পারো না? নবীর মর্যাদা বুঝাবার জন্য মন গড়া যুক্তি কেন? তফসির পড়তে পারো না? আর না পারলে লাগাল ফাওনা অঙ্গখানা চুলকাতে যাও কেন? আপনারা তো মনে করেন, সাধারণ মুসলমান মনে এইরকমই মনে করে যে কিয়ামতের দিন আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবে। হ্যাঁ করবেন, ঠিক আছে, শুধু কিয়ামতের দিন করবেন না? অনেক সুপারিশ দুনিয়াতে টাকা কালে মঞ্জুর করাইয়া গেছে, সেইগুলি জানবে কে? শুধু কিয়ামতের দিন আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবেন এইটুকু জানলেই চলবে না? দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে নবী আমাদের জন্য কি কি সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন এটা তো জানতে হবে। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমাদের জন্য আল্লাহর দরবারে কি কি সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন শুনুন, এগুলি আমাদের নবীর আলাদা মর্যাদা, এগুলি আমাদের নবীর আলাদা মর্যাদা। একটা সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন, আল্লাহ দিছিলেন 70,000, আমাদের নবী মঞ্জুর করাইয়া উন্নীত করেছেন 490 কোটি পর্যন্ত। ভবিষ্যতে সুপারিশ হবে না অতীতে হয়েছিল মঞ্জুর হয়ে গেছে? হ্যাঁ অতীতে অতীতে সুপারিশ করে নবী মঞ্জুর করাইয়া গেছেন দুনিয়া থেকে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দরবারে সেজদায় গেলেন, এত লম্বা সেজদা করলেন, অস্বাভাবিক লম্বা। পরে সাহাবায়ে কেরাম সেজদা শেষ হওয়ার পরে রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূল আপনি আজকে আল্লাহকে এত লম্বা সেজদা করলেন কেন? রাসূল বলেন, সেজদায় আজকে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে তিনটা সুপারিশ করেছিলাম। শুনুন বুঝুন মনে রাখুন, রাসূল বলেন আজকে সেজদার মধ্যে আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য তিনটা সুপারিশ করেছিলাম, দুইটা সুপারিশ মঞ্জুর হয়ে গেছে, একটা মঞ্জুর হয়নি, এজন্য সেজদা লম্বা হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কোন দুইটা মঞ্জুর হয়েছে তাও বলুন, কোন সুপারিশটা মঞ্জুর হয় নাই সেটাও বলুন। রাসূল বলেন, আমি একটা সুপারিশ আল্লাহর কাছে এই করেছিলাম, হে আল্লাহ, আগের জমানার অন্যান্য নবীর উম্মত যখন একসাথে পাপে লিপ্ত হইত আপনি সাথে সাথে গজব দিয়া ধ্বংস করে দিতেন, আমার উম্মত পাপে লিপ্ত হইলে গজব দিয়া ধ্বংস করে দিয়েন না, মরণ পর্যন্ত তওবা করার সুযোগ দান করুন। আবার শুনুন, নবী বলেন আমি সেজদাতে গিয়া একটা সুপারিশ আল্লাহর কাছে এই করলাম, আল্লাহ অন্যান্য নবীর উম্মত পাপে লিপ্ত হওয়ার সাথে সাথে আপনি গজব দিয়া ধ্বংস করে দিছেন, আমার উম্মত পাপে লিপ্ত হওয়ার সাথে সাথে গজব দিয়া ধ্বংস করে দিবেন না, মরণ পর্যন্ত তওবা করার সুযোগ দান করুন। আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। যদি না হইতো বর্তমান দুনিয়াতে একটা মুসলমান উম্মত থাকতো না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যেত। বর্তমান দুনিয়ার মুসলমান এমন কোন পাপ করে না যে পাপ ইহুদি খ্রিস্টানেরা করে। ইহুদি খ্রিস্টানে যত পাপ করেছিল দুনিয়াতে সব রকমের পাপে মুসলমান লিপ্ত আছে, কিন্তু ইহুদিরা পাপ করলেই গজব নাজিল হয়ে যেত, খ্রিস্টানেরা পাপ করলেই গজব নাজিল হয়ে যেত। আপনারা পাপ করলে গজব নাজিল হয় না কেন? ভবিষ্যতে নবীর সুপারিশ করবেন না অতীতের সুপারিশ মঞ্জুর হয়ে গেছে, এগুলি জানবে কে? ভবিষ্যতে সুপারিশ করবেন সেগুলি জানলেই হবে না, অতীতের কোন কোন সুপারিশ মঞ্জুর হয়ে গেছে উম্মতের জন্য সেগুলিও জানতে হবে। ইহুদিদেরকে আল্লাহ বিধান দিলেন শনিবারে মাছ শিকার করবা না, শনিবারে মাছ শিকার করবা না। এরা করত কি, শনিবারে যে জলাশয়ে মাছ ঢুকে এই জলাশয়ের কূপ বন্ধ করে রাখত, খাল বিল নদী নালা পুকুরে বাহিরের থেকে যখন মাছ ঢুকত ঢুকার ফলে মুখটা বন্ধ করে দিত যেন আর বাইরে না পারে, রবিবারে গিয়ে শিকার করে নিয়ে আসত। সে শিকার করার ব্যবস্থা তো শনিবারেই করছে, কি বলেন? আল্লাহর সাথে একটা চালাকি করলো না? এমন চালাকি আল্লাহর সাথে বর্তমানের কোনো মুসলমানে করে না? লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে বর্তমান সমাজে যারা এর থেকে মারাত্মক চালাকি আল্লাহর সাথে করে, এর থেকে মারাত্মক চালাকি আল্লাহর সাথে করে। এরা এইটুকু চালাকি করলো আল্লাহর সাথে, যেখানে মাছ জমা হয় এখানে মাছ জমা হইয়া সামনে ফেরে মুখটা বন্ধ করে দিত শনিবারে যেন বাইরিয়া যাইতে না পারে, রবিবারে গিয়া দুইটা নিয়ে আসতো, কইতো আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করছি না, শনিবারে মাছ শিকার করছি না, রবিবারেই করছি। চালাকি করলো কিনা? আল্লাহর বিধান দিয়ায় এমন চালাকি কি বর্তমান দুনিয়ার কোনো মুসলমান করে না? কিন্তু এই পাপের জন্য আল্লাহ বনি ইসরাইলকে বান্দর বানাইয়া দিলেন, এই পাপটা যত বনি ইসরাইলে করছিল সবগুলিকে আল্লাহ বান্দর বানাইয়া দিলেন। তিন দিন পর্যন্ত কানতে কানতে বান্দরগুলির মরণ হইল। বুঝে থাকলে বলুন, আগের উম্মত পাপে লিপ্ত হইলে কি হইত? আল্লাহ সাথে সাথে গজব নাজিল করে দিতেন। এমন পাপ কি বর্তমান মুসলমান উম্মতে করে না? এই সবগুলির আল্লাহ বান্দর বানাইয়া তিন দিন পরে মরণ ঘটান না কেন? নবী ভবিষ্যতে সুপারিশ করবেন এই জন্য, না অতীতের সুপারিশ মঞ্জুর হয়ে গেছে? কি সুপারিশ? আল্লাহর নবী আল্লাহর দরবারে সেজদায় গিয়া সুপারিশ করেছেন, আল্লাহ আগের উম্মতে পাপ করলে সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করে দিছ, আমার উম্মতে পাপ করলে সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করে দিও না, মরণ পর্যন্ত তওবা করার সুযোগ দান করো। আল্লাহ বলেন মঞ্জুর করলাম। দুই নম্বর, রাসূল বলেন ওগো আল্লাহ, এই সেজদা একই সেজদা, রাসূল বলেন ওগো আল্লাহ আগের উম্মত একসাথে দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছে, সমস্ত উম্মত একসাথে দুর্ভিক্ষে পড়ছে, ও আল্লাহ আমার উম্মতরে একসাথে দুর্ভিক্ষে ফেলাইও না, একসাথে দুর্ভিক্ষে ফেলাইও না। এক অঞ্চলের উম্মতের যদি অভাব হয় আর এক অঞ্চলের উম্মতের জন্য ধন সম্পদ হয়, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মুসলমান উম্মত কোনোদিন একসাথে সারা দুনিয়ার মুসলমান অভাবগ্রস্ত হবে না। এক দেশের মুসলমান অভাবগ্রস্ত হইলে আরেক দেশের মুসলমানের হাতে বিশাল সম্পদ থাকবে। কিসের ফসল? নবীর অতীতের সুপারিশ মঞ্জুর হয়ে গেছে এর ফসল, বুঝলেন কিনা? তাহলে আমাদের নবী শুধু ভবিষ্যতে আমাদের জন্য সুপারিশ করবেন, না অতীতেও অনেকগুলি সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন, মঞ্জুর করাইয়া গেছেন, অতীতে যত সুপারিশ মঞ্জুর করাইয়া গেছেন এর মধ্যে আরেকটা সুপারিশের কথা বলি। একবার একটা বিশেষ কারণে আল্লাহ আমাদের নবীর কাছে কিছুদিনের জন্য ওহি বন্ধ রাখলেন, ওহি বন্ধ রাখলেন। নবীর সাথে আল্লাহর ওহি বন্ধ রাখার মানেই হইল আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর কথাবার্তা বন্ধ। সমস্ত জগৎ জুড়ে আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু আছেন মাত্র একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার কথা বুঝে থাকতে বলুন, সমস্ত জগৎ জুড়ে আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু কোন? তিনি হলেন মুহাম্মাদুর। কাজেই ওহি বন্ধ মানে বন্ধুর সাথে বন্ধুর কথা বন্ধ। এবার বলুন তো, বন্ধুর সাথে বন্ধুর কথা বন্ধ থাকাটা মজার ব্যাপার, অত্যন্ত কষ্টের ব্যাপার? নবী যখন এই কষ্টের মধ্যে ফললেন, তখন আবুল আহাবের বউ উম্মে জমিল কাটা গায়ে নুন ছিটা দিতে লাগলো, বলতে লাগলো ও মুহাম্মদ, তোমার আল্লাহ যেমন তোমার সাথে বয়কট করল, তোমার সাথে যেমন তোমার আল্লাহর ডিসকানেকশন হয়ে গেল, এই তিরস্কারের কারণে নবী নীরবে নির্জনে সময় কাটাইতেন আর কানতেন। তারপর যখন আবার বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা শুরু হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কতগুলি কসম খাই আল্লাহ বলেন, আবুল আহাবের বউয়ে তিরস্কার করে আপনার মনে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ নিজে আপনার মনটা খুশি করে দেব। নবীর মনে কষ্ট দিছে কে? আবুল আহাব। এই মনটাকে খুশি করে দেবেন কে? যেই আল্লাহ কইলেন আমি আল্লাহ নিজে আপনার মনটা খুশি করে দেব, সাথে সাথে নবী বলেন আমার যত উম্মত গুনার কারণে দুদকে যাবে সমস্ত উম্মতকে দুদক থেকে উদ্ধার করিয়া জান্নাতে পৌঁছাইবার আগে আমার মনটা খুশি হবেই না। বস, এইটাও আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, ভবিষ্যতে মঞ্জুর হবে না অতীতে হয়ে গেছে? হ্যাঁ, অতীতে হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন أتاني آت من عند ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات ولم يشرك بالله شيئا। এর থেকে বেশি ভালো করে পড়তে পারি না গলার কারণে। রাসূল বলেন আল্লাহ আমার কাছে দুইটা সুসংবাদের প্রস্তাব পাঠাবে, দুইটা সুসংবাদের কোনো একটা গ্রহণ করুন, উভয়টা না কোনো একটা, কোনো একটা, একটা সুসংবাদের প্রস্তাব হলো আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। এই প্রস্তাবটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আর একটা প্রস্তাব দিয়ে আমি আল্লাহ আপনাকে ওইটা গ্রহণ করতে পারেন। কি ওইটা? কি আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাগার উম্মত জাহান্নামে যাবে, তবে আপনার গুনাগার উম্মতকে আপনার সুপারিশে আমি জাহান্নাম থেকে উদ্ধার করিয়া জান্নাতে পৌঁছে দেব। রসুল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলেন। প্রথমটা না দ্বিতীয়টা? রাসুল বলেন আমি দ্বিতীয়টা গ্রহণ করলাম, আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করলাম। আমার যত উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে, সমস্ত উম্মতকে আপনি জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দিবেন, এই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। তবে আপনার সাথে যারা শরীকদার সাব্যস্ত করে এরা এই সুপারিশটা পাবে না। যারা আল্লাহ রুহাদি আসিল আলিমুল গায়েব, যারা নবীরে আলিমুল গায়েব করে, এরা নবীরে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার কারণে আল্লাহ কোরআনে বলেছেন জান্নাত চিরতরে হারাম, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে নবীর সাফাতও তাদের জন্য চিরতরে হারাম। বলেন নবীরে আলিমুল গায়েব পেলে নবীর তাজিম হয় না, আল্লাহর সাথে শরীকদার হয়। নবীরে হাজির নাজির পেলে নবীর তাজিম হয় না, আল্লাহর সাথে শরীকদার হয়। আল্লাহ কোরআনে বলেন যেই ব্যক্তি আমার সাথে শরীকদার সাব্যস্ত করবে তার জন্য আমার জান্নাত চিরতরে হারাম। হাদিসে উল্লেখ করা হলো যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে তার জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। আমার সমস্ত গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দিবেন, কিন্তু আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহর জান্নাতও হারাম, নবীর শাফাআতও হারাম। আমাদের সমাজে এমন কিছু পীর আছে যারা মুরিদানের সেজদা গ্রহণ করে, আছে কি না? পীরের নামে মুরিদানে মান্নত করে, পীরের কাছে সন্তান চায়, পীরের কাছে সুখ শান্তি চায়, পীরের কাছে ফসল চায়, ধন সম্পদ চায়। পীর কোনোদিন বলে না যে এইগুলি দেওয়া একমাত্র আল্লাহর কাজ, আমার ক্ষমতা নাই, বলে না। যেমন পীর আছে কি না? এই পীরদেরকেও মুরিদানের দলে আল্লাহর শরীকদার বলা হয়। এই জন্য আমাদের জনসাধারণ মুসলমান পুরুষদের এবং মা বোনদের ভালো রকম জানা থাকা দরকার, পীর হইলেই মুরিদ হওয়া যাবে না। পীর দুই রকমের আছে, একটা হলো খাঁটি পীর, বন্ড পীর। খাঁটি পীর কাকে বলে আর বন্ড পীর কাকে বলে? হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই পীরের কাছে মুরিদ হলে মুরিদানের আমল ভালো হয়ে যায়, এটা খাঁটি পীর। যেই পীরের কাছে মুরিদ হইলে বেনমাজি বেনমাজি থাকে, বেহরদা বেহরদাই থাকে, সুৎকুর সুৎকুরই থাকে, গুসকুর গুসকুরই থাকে, এটা বন্ড। বাংলা একটা কথা আছে, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। থানবীর কথার সারমর্ম হইল পীর তুমি খাঁটি না বন্ড, তোমার মুরিদানের আমলে পরিচয়। ওদের থেকে বলেন যেই পীরের কাছে বেনমাজি মুরিদ হইলে বেনমাজি থাকে, এটা পীর না বন্ড। যেই পীরের কাছে মেয়ে লোক মুরিদ হইলে মেয়ে লোকরে নিয়ে বেহরদা চলে, এটা এটা পীর না বন্ড। যেই পীরের কাছে সুৎকুর মুরিদ হইলে সুৎকুরই থাকে, এটা পীর না বন্ড। যেই পীরের কাছে মৎকুর মুরিদ হইলে মৎকুরই থাকে, এটা পীর না বন্ড। বন্ড পীরের কাছে মুরিদ হওয়ার উদাহরণ, আপনার গায়ের জামাতে যদি গোবর লাগে, গোবর জামা ফাঁক থাকে না না ফাঁক, এটা ফাঁককরণের ব্যবস্থা কি দইয়া সাফকরণ? ফাঁককরণের ফাঁককরণের ব্যবস্থা কি দইয়া সাফকরণ? এই কারণে বলদের ফেসাদ দিয়ে দইয়া সবটা গোবর সাফ করছে, ফাঁক হয়েছে না বাড়ছে আরো। ঠিক তেমনি ভাবে মুরিদ হন মানে আমার আত্মাটার মধ্যে গুনার গোবর লেগে না ফাঁক হয়েছে, ফিরে আমার আত্মাটা দইয়া সাফ করে দিব। যেই ফির বন্ড হের নিজের আত্মাই না ফাঁক, হের কাছে মুড়ি ধুইলাম মানে আমি বলদের ফসাদ দিয়া গোবর দইলাম, বন্ডফিদের কাছে মুড়ি দেওয়ার মানে কি বলদের ফসাদ দিয়া গোবর দো, বলদের ফসাদ দিয়া গোবর দইলে যেমন পাপ হয় না, না থাকারও বাড়ে, ঠিক তেমনি ভাবে বন্ড পীরের কাছে মুড়ি দিলে আত্মা পবিত্র হয় না, আত্মা আরো নাপাক হয়। একদিন এক বন্ড পীরে আমারে কয়, হুজুর আপনারা মানুষের কোরআন হাদিস শুনাইয়া মানুষের মনটা নরম করিয়া দেন ভালো কথা, আমরাও মানুষের গান বাজনা শুনাইয়া মনটা নরম করিয়া দিই, মন নরম করণ হইল আসল কাজ, কোরআন শুনাইল না গান শুনাইল এটা কোনো ব্যাপার না, এখানে হ্যাঁ আমারে কেমনে বোঝায়, আমি কইলাম নরম করাই আসল কাজ, হালাল উফায় নরম করলো না হারাম উফায় নরম করলো এটা দেখার ব্যাপার না, তাইলে শোনো টিউবওয়েলের ফানি দিয়া সিরা ভিজাইলেও নরম হয়, মুচা ভিজাইলেও নরম হয়, খাইবে নি বলুন, নরম কথাই নরম করাটাই আসল কাজ না হালাল উফায় করাটাই আসল কাজ। সুতরাং গান বন্ড ফিরের গান বাজনা শূন্য মন নরম করা আর মুচা সিরা ভিজাইয়া নরম করা এক কথাই, কোরআন হাদিসের কথা শূন্য মন নরম করা আর পবিত্র পানি দিয়া মন নরম কথা সমান। এবার বলুন বন্ড ফিরের কাছে মুড়ি দেওয়া হওয়া যাবে না হাটি ফিরের কাছে মুড়ি দিতে হবে? এই সমস্ত বন্ড পীরেরা ওই সাফাবাদের দল থেকে আরো বেশি মানুষকে শিরিকবাদে লিপ্ত করে, এরা মুড়ি দাঁড়ে এই কথা বোঝায় যে তোরা যা ফরজ দুনিয়ে চান্দারে দে, একেবারে গাট্টি বান্ধিয়া ফকেট উজার করে দে, কি সার কি লাভে ফরকালে আমি তো রেফার করতাম, এই কারণে বন্ড ফিরের কামুইল দুনিয়াতে মুড়ি দেখালি দিত আর হেকালি খাইত, বন্ড ফিরের কামুই দুনিয়াতে মুড়ি দেখালি দিত হেকালি খাইত, কিসের বিনিময়ে পরকালে মুড়ি দাণ্ডে হেফার করে নিত, পরকালে মুড়ি দাণ্ডে হেফার করে নিত, শুনুন পরকালে কে কাকে ফার করবে? সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার, নবীর ঘরে জন্ম হইলে এই নবী পার করতে পারবেন না, যদি পার হইতে চাও নবীর তরিকা মতো নিজে চলো। আপনারা বলুন ইব্রাহিম নবীর বাবা নিয়ে আগর ঠাকুর জান্নাত যাইব না জাহান্নাম? নবী নবীর বাপরেও পার করতে পারবেন না, বাপে যদি নবীর হতে না চলে, বলুন কেন নুহ নবীর ছেলে নিনা ছেলে না জান্নাতে যাবে না জাহান্নামে? নবী নিজের ছেলেকেও পার করতে পারবে না যদি নবীর হতে না চলে। বলেন আবুল আহাব আমাদের নবীর আফন চাষা কিনা চাষা না জান্নাতে যাবে না জাহান্নামে? আমাদের নবী নিজের আপন চাচাকেও জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবেন না চাষায় যদি বাতিদার হতে না চলে। ইব্রাহিম নবী যদি নিজের বাপরেও পার করতে না পারেন, নুহ নবী যদি নিজের ছেলেরে অফার করতে না পারেন, আমাদের নবী যদি নিজের চাচাকে অফার করতে না পারেন, এই বন্ডর ঘরের বন্ড তোর মুড়িদার নেভার করবে, তুই কি নবীর থেকে বড় হইত? সুতরাং এই সবগুলি হইল ভণ্ডামিকতা, আল্লাহ সব রকমের ভণ্ড পীরের ভণ্ডামির থেকে, সব রকমের চাপাবাজের বিদাত থেকে আপনাদের আমাদের সকলের ইমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া ইল্লাল্লাহ আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله اشفع لنا وتقبل لنا من يقبل يا الله جل في علاه حديث في جامعة أنفسنا وحديث في بيبي يا الله يقول بزارة من فرق وحيدات فرق يا الله اشفع لنا من سلامة الجنة جامعة هداية فرق شمخت من مسلمة من سلامة نجم دان فرق يا الله ما تسجل بيبترك وفرق وفرق প্রত্যেকের নেক দুয়া কে কবুলের মঞ্জুর করেন। ইয়া আল্লাহ যারা তো ভাষণীয় হাতুলেছি প্রত্যেকের নেক ঘোষণা রে কবুলের মঞ্জুর করেন। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি পূজা সালাম ভগবত রসুল করি সন্তুল্লাহ করে রক্ত শুনিয়ে পৌঁছে গেলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলীম। আমিন বিরহমতিকা ইয়া আরহামুর রাহিমিন।